ইলিসিট জিন আমরা এখানে সুযোগ আছি। আমরা জানি সিজিন কাকে বলে, যে ভাত শুনেছেন তাই না? এই সিজিনের অর্থ সিজিন হচ্ছে সংকীর্ণ স্থান, যারা জেলে যায় তাদের স্থানটা খুব প্রশস্ত, তাই নাকি? সৌদিতে থাকে, সৌদির জেল হয়তো অপেক্ষা মূলক আমাদের দেশ থেকে ভালো, তবু ভিতরে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই, শান্তি চাই, অশান্তি চাই না, তাই না? অশান্তি মুশকিল। এভাবে বলছেন ওজাতি হাদিদিল বাব আযিব আত-তাবিল মাশহুর ফি কিসসাতিল মুহতাদার ওয়া মা ইয়াকুনু বাদাল মাউত أن الله سبحانه وتعالى يقول اكتبوا كتاب عبدي عن الكاذب في السجين في الأرض السابعة السفلى وشد حديث ما نشير موجود هنا شيء ثم يبتسم فرمت بشيء شمطر كيف يكتب وعادة شيء الله رب العالمين ولن كافر وطا اكتبوا كتاب عبدي عن الكاذب আমার কাফের বান্দার কিতাব তোমরা লিখো ফি সিজিল ফিল আরদি সাবিআহ আস-সুফলা সপ্তম জমিনের সর্বনিম্নে সিজিলে আমার বান্দার কিতাব আমলনামা লিখো। বলে সবাই আলহামদুলিল্লাহ, কারণ কাফের রূপ উপরে যায় না, তার আমলনামা থাকে নিচে। আর মুমিন বান্দা তার রূপ উপরে যায়, সুবহানাল্লাহ, সাত আকাশ ডিঙ্গিয়ে আল্লাহ দরবারে নিয়ম তান্ত্রিক পৌঁছে দেয়, সুবহানাল্লাহ, যে তুমি যাওয়ার ইচ্ছা। মুমিনের ইজ্জত বেশি। এখানে ওই সে জিন কথা বলা হয়েছে, এটা সাত জমিনের নিচে তার আমল নামা লিখো কিরকম, যে সে হচ্ছে জাহান্নামী বলে। আমরা কিন্তু ইনশাআল্লাহ জাহান্নামে যেতে চাই, তাই না? যেখানে যাই সেখানে কাকে ভয় করবো? আল্লাহকে। তুমি যেখানেই থাকো আপকে ভয় করো, এরকম যেন না হয় মানুষ দেখলে ভয় করবো, আর যদি না দেখে দেখলে নেই, তাহলে আপনি ভয় করলেন আল্লাহকে ভয় করলেন না মানুষকে ভয় করলেন? বুঝতে পারছেন? যারা মানুষকে খুশি করার জন্য সালাত পড়ে তাদের সালাত এটা কবুল হবে? পাঁচ বছর সালাত পড়বে না কি পাঁচ বছর সালাত মানুষকে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য? আবার যে কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিন্ন অন্য কোন তরিকা হলে এটা গ্রহণযোগ্য হবে না। আগে হয়তো আপনি জানতেন না, এখন আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে জেনেছেন, আগে বুঝেন বিরাজ করেছেন, এখন পরিত্যাগ করুন। আগে জানতাম না, এখন জানলাম এটা বিদআত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, আশপাশের ওলামারা বলেছে তাই করেছি, অথবা বিজ্ঞানীরা বলেছে তাই করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এখন বুঝতে পেরেছি, এখন আমি বিদআত পরিত্যাগ করবো। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক নতুন আবিষ্কৃত আমল হচ্ছে বিদআত, আর প্রতি বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রতি গুমরাহি ছিলা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, আমিন। তাহলে ফাজিদের আমলনামা কোথায়? সিজ্জিনে। ওমা আদরাকা মা সিজ্জিন, তুমি সিজ্জিন সম্পর্কে কি জানো? মানে এর ভয়াবহতার দিকে, ভয়াবহতা পেশ করার জন্য বলছেন, অতই না মাত্র কি সিজ্জিন, হয়তো জাহান্নামে থাকো। আর হয় যদি বলি শুধু আমল নামাই তাহকাল সাত জমিনের নিচে, ওইটাও তো কম কথা নয়, কিন্তু সে কিভাবে করার কথা বলতে হবে, বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি না জাহান্নাম, নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে কিতাব মরহুম, এই যে লিখিত কিতাব বলতে কি ফরমানি হলো, এইসব লোকজন যেহেতু ফাজিদ আল্লাহর অবাধ্য, তাই তারা যে জাহান্নামে যাবে এটা আল্লাহ পাক লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন, ওর সীমানা হচ্ছে কোথায় জাহান্নাম। দুনিয়ার ভয় বেশ দিন থাকে না, কয়েকদিনের জিন্দেগি, 60 সালা, 70 সালা, 38 সালা, কত লোক যায় না, 30 সালা যায় কি না, 30 মিলিয়ন কত হচ্ছে 30। হয়তো আমাদের আলোচনা যদি কেউ বাংলাদেশ থেকে শুনে হয়তো তাকে নাও বলতে পারে, ঠিক না, 40 সালা, 40 বছর, 60 সালা, 60 বছর, 20 বছর, কত বাচ্চা মাশাআল্লাহ, দুসরা মারা যায়, কত ভাইয়া পেটি শেষ, সুবহানাল্লাহ, মায়ের পেটি কারো জীবন শেষ, আর কেউ কেউ আছে মায়ের পেট থেকে বের হয়ে যায়, কেউ কেউ খুব সুন্দর মাশাআল্লাহ, আমি ওটাকে একটা বানিয়েছি আর একটা বানাবো, শুরু হয়ে যাচ্ছে কাজ, আর একটা শুধু সেই সৌন্দর্য দেখছে, রবুল্লা আলমিন তার যান কবজ করে নিয়েছে, হয় কিনা ভাই? তাহলে আপনার আসল ঠিকানা দুনিয়া না আসল ঠিকানা আখরাত? বাল তুফিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখরাত খায়রুন ওয়া আবকা, বরং তোমরা পার্থিব জীবনকে উগার করে দাও, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী, আখিরাত কখনো ক্ষয় প্রাপ্ত হবে না, যারা জান্নাতে যাবে ওরা কখনো জান্নাত থেকে বের হবে না, বলে সুবহানাল্লাহ, আর যারা জাহান্নামে যায়, কাফের যদি জাহান্নামে যায় ওই কাফের কখনো জাহান্নাম থেকে বের হবে না, আর মুসলিম যদি যায় জাহান্নামে তাহলে তার কৃতকর্ম অনুযায়ী তার শাস্তি হবে, তারপর বের হবে। কিন্তু আমার কথা, আমরা মুসলমান, আমাদের মধ্যে থেকে কেউ কি চাইবে জাহান্নামে প্রথমে যাই যাবো তারপর বের হবো? দুঃখের ব্যাপার, কিছু মুসলমান বলে একদিন না একদিন তো যাবো তো ভাই, বলে কি না, হাই রে বাবা, এ বাবা, ইন্না লিল্লাহ, ইচ্ছে বড় মুসিবতটা কি হয়, যদি কেউ এরকম বলে তাহলে হয়তো সে জাহান্নামকে হালকা মনে করছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সে অস্বীকার করছে, সন্দেহ আছে আরেকটা তুচ্ছ ভাবতে নাই, আপনাকে যদি বলা হয় দুনিয়ার আগুনে এক ঘন্টার জন্য আপনি যাবেন, আপনাকে এক কোটি টাকা দেওয়া হবে, আপনি যাবেন? এক ঘন্টা কেন? যদি আপনাকে অগ্নিকুণ্ড তৈরি করে বলে এক মিনিটের জন্য যাবে, ভালো করে ভাবে গিয়ে বসবে এক মিনিট, তারপর চলে আসবে, তোমাকে আমি 1,00,000 রিয়াল দিব, কেউ যাবে? তাই এরকম উক্তি পেশ করা, একদিন তো যাবো, এটা হচ্ছে উপহাস, বিদ্রুপ করা। সন্দেহ হচ্ছে এই কালামের কারণে হয়তো মানুষ দ্বিতীয় হারি হয়ে যেতে পারে, ঠাট্টা করবে না। এক মিনিটের জন্য যদি তুমি দুনিয়ার আগে যেতে তুমি অস্বীকার করো বা যেতে চাও না, তাহলে আমার আগে আগুনে কিরকম তুমি সংবরণ করবে আর সহ্য করবে? দুনিয়ার এই আগুনের তুলনায় 69 গুণ বেশি তেজস্ক্রিয়তা হচ্ছে জাহান্নামের আগুনে। সবাই বলুন আমিন। আর তুমি বলো একদিন তো যদি আমাদের আমাদের হেদায়ত মুসলমানদের ইমানটা যা করো, মৌলা আমাদের সকলের ইমানটা যা করো। তোমরা বলেন কিতাবুল মারহুম, এই যে জাহান্নামে যারা জাহান্নামে যাবে এটা লিখে রাখা আছে, লিখা হয়ে গেছে, ওরা জাহান্নামে যাবে, ওদের সাথে ওখানেই হবে। এরপর বলছেন সেদিন হলো ধ্বংস। আচ্ছা দুনিয়ার কি ধ্বংস আমরা দেখছি? আমরা দেখতে পাচ্ছি না কত বড় আলিম রব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করেছেন, এখনো দেখছি কত নাস্তিককে, কত বড় বড় বড় লিডারকে রব্বুল আলামিন এই দুনিয়াতে এই যুগে আমরা দেখতে পেয়েছি রব্বুল আলামিন এমন ভাবে পকড়াও করেছেন যা নজির হয়তো পূর্বে আমরা দেখি। আরো কত আলিম রয়েছে আল্লাহ পাকড়াও করবেন? ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেননি, কোমে আদ কোমে সমুদ্রকে কোমে লুতকে আল্লাহ ধ্বংস করেননি, আরো কত জাতিকে আল্লাহ ধ্বংস করলেন। আর এই জমানায় আমরা কত বড় জালিম কত বড় বড় জালিমকে দেখতে পেয়েছি রব্বুল আলামিন ধ্বংস করেছেন। আর বর্তমান যেসব জালিম আমরা দেখতে পাচ্ছি চাক্ষুষ, ওদেরকে কি আল্লাহ ধরবে না? আল্লাহ ঢিল অবকাশ, যখন ধরবে তখন ছাড়ে না। আল্লাহ নাগালের বাইরে, আল্লাহ শক্তি নাগালের বাইরে কেউ আছে? ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। হে জিন জাতি, মাও জাতি, যদি তোমরা পারো তাহলে আমার রাজত্বের বাইরে চলে যাও। যাবেন কোথায় বলেন তো? কোথায় যাবি? কহি ভি যাওগে ওহি আল্লাহ কি সন্তানত হে, আল্লাহ রাজ ওখানে যেখানে চলে যাবে, কোন জায়গায় তুমি পালাতে পারবে না, যাবে কোন জায়গায়? يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان؟ يجن جاتي من أبلتي ترجلي أمار بكبير أمار أكسر কিনারা থেকে পলি ঘিচে রেখে বের হয়ে যেতে পারো তাহলে বের হয়ে যাও, কিন্তু যাবে কই? যেতে পারবে না, যেখানে যাবে সেখানে হচ্ছে আমার সন্তরাত আর আমার বড়াই কিসে? বড় বড় নাস্তিক যারা আল্লাহকে অস্বীকার করে কয়টা বাস, যাদেরকে বর্তমান জমানার নাস্তিকরা ফলো করে ঠিকই আছে, শুরু হয়েছে

আর কাফেরের প্রত্যেকটা কাজে খারাপ। অত দুনিয়াতে একটু তেলতেলি করলে এরকম লাভ পাবল মাস রাঙ্গার মতো, হ্যাঁ মাস রাঙ্গা পর্যন্ত লাভায়। আরেকটা জিনিস, খালি খালি কলস নড়ে কিনা, ভরা কলস দেখলেন নড়ে কম, নড়েই না তাই না? আচ্ছা দেখবেন প্রশান্ত সাগর নড়ে কম, তার গভীরতা বেশি, ঠিক না ঠিক? এই জন্য তাকে বলা প্রশান্ত, শান্ত মাশাআল্লাহ। আর এগুলো যার গভীরতা কম সে নড়ে বেশি, ইলিম আপনার পরিপক্ব আপনার নড়বেন কম, আর যার ইলিম নাই বক্তব্য এমন বুঝে যাবে সে আল্লাহ সবাই বলি না আপনার ইলিম ওজন করবেন তা নড়বেন কম। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে নড়া বেশি মনে করবেন ইলিম কম। আচ্ছা যে ইলিম অর্জন করেছে সে মনে করবে আমার কাছে কম, আর যার মধ্যে ইলিম নাই সে বলছে আমি অনেক জানি তাই নড়ে দিয়ে আলা, তোমাদেরকে খুব কমই জ্ঞান দান করা হয়েছে। যতই জ্ঞান অর্জন করেন দেখলেন তো কি শিখলেন, আল্লাহ ইমাম শাফি ইমাম আহমদ ইমাম মুহাম্মদ, হ্যাঁ এরকম মনে করেন ইমাম মালিক ইমাম ইউসুফ ইমাম ফুলান ইমাম ফুলান সবাই বলতেন জানি না, ইমাম মালিক রহমতুল্লাহ বেশিরভাগ বলতেন আমি জানি না, হ্যাঁ এক লোক আসলো মাসলা জানার জন্য অনেক দূর থেকে, বলছে এই মাসলা আপনি বলুন বা হাদিস বলুন, ইমাম মালিক রহমতুল্লাহ বলুন জানি না, ওরে ওই লোকটি কয়েকদিন থাকলো রাষ্ট্রে বলছে এখন তো আমি চলে যাচ্ছি আমি আমার বাড়ির বাড়িতে যাবো দেশে যাবো, তো যারা আমাকে পাঠালো ওদেরকে গিয়ে আমি কি বলবো? তো ইমাম মালিক বললেন রহমতুল্লাহ আলী তুমি যাও ওখানে গিয়ে বলো আমি ইমাম মালিক এটা জানে না, বলো সুবহানাল্লাহ। আর আমাদের কি অবস্থা, যাই প্রশ্ন করা হবে জানিয়ে লাগিয়ে বলে দিব, ঠিক না? ইয়া আল্লাহ আল্লাহ হেফাজ, তাহলে এই অর্জনের প্রয়োজন আছে, বসে থাকবেন না? তাহলে এলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের উপর এই এটা জরুরি, এটা শিক্ষা ফরজ। আজ উত্তর ব্যাপার হলো সত্য, অনেক মুসলিম সুরাতুল ফাতিহা পর্যন্ত জানে না, আত্তাহিয়াত জানে না, দরুদ জানে না, সালাতের তরিকা জানে না, বরং মাঝে মধ্যে এমন মুসলমান মুসলিম পাওয়া যায় যে কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত জানে না, সত্য বলো না মিথ্যা? আপনার নিজের ইচ্ছা কি আমি মিথ্যা কেন বলবো? এই মুসলমান অগ্রসর হও দিনের পথে, এই অর্জন করো এবং এই প্রচার করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আচ্ছা এরপরে রব্বুল আলামিন বলছেন كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون جرى قيامتك وشكار كوري ترى قيامت الدين ربب دشتير آل حق بي ورطة ربك دیکھتے پابنا بسترچ ہیں اللہ کے دیکھتے پابنا کارون ترى اللہ کے مانے نہیں وطے قیامت الدين ترى ربك دیکھتے نا পক্ষান করে যারা মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে যারা ইমানদার তারা কিয়ামতের দিন সচক্ষে রব্বুল আলামিনকে দেখবে। আমরা দেখতে চান আল্লাহকে সচক্ষে কিয়ামতের দিন? একবার হাত তুলে দেন, তুমি তো অভিজ্ঞ পাক্কা ইমানদার বানো আমাদের সকলকে। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إنكم سترون ربكم عيانا كما ترون الشمس صحوا ليس دونها سحاب দেখন্তর যদি পরিষ্কার দিন হয় মেঘ কুঞ্জ বা মেঘ বলা না থাকে আকাশে তখন সূর্যকে দেখতে আমাদের কোন কষ্ট হয় না? সরাসরি দেখি হ্যাঁ কেউ বলতো সূর্যের দিকে তাকাতে কষ্ট, ওইটা আরেক কথা, কিন্তু সূর্যকে তো সরাসরি দেখি। আচ্ছা বললাম তো সূর্যের দিকে তাকাতে কষ্ট, চন্দ্রের দিকে তাকাতে, চন্দ্রের দিকে কষ্ট, হ্যাঁ ছাদের দিকে তাকা দেখতে তো আরাম লাগে, মাশাআল্লাহ দেখলেন চন্দ্র কত সুন্দর লাগে, দিগন্ত একটু দেখেন কত ভালো লাগে, কারণ চন্দ্র হচ্ছে নূর আর ওই সন্ত্রের মধ্যে যে আলো তার মধ্যে রয়েছে তেজস্ক্রিয়তা, আর চন্দ্রের মধ্যে যে আলো তা হচ্ছে তার মধ্যে পাওয়া যায় নম্রতা। চন্দ্রকে দেখতে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চন্দ্রকে দেখতে তোমাদের কি কষ্ট হয়? ওই রকম তোমরা যারা মুমিন সত্যিকার অর্থে যারা ইমানে আছো তোমরা কাল কিয়ামতের দিন রবকে সশক্তে দেখবে। বলুন সুবহানাল্লাহ। للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون جرامك عمل قرأت تابر جنة تكبير حسنى أرطة جرائما لديك নেক আমল করেছে তাদের জন্য রয়েছে হুসনা, হুসনা মানে জান্নাত। আর আরেকটা জিনিস আছে অতিরিক্ত জিয়াদা, অর্থাৎ তারা তাদের রবের দিদার লাভ করবে। রবের দিদার মধ্যে কি? রবের দর্শন, রবকে সচক্ষে দেখবে, আল্লাহ আকবার, এর চেয়ে বড় নিরতা কি? আচ্ছা বলেন তো আপনি যদি ইমানদার না হন তাহলে রবকে দেখবেন? ইমানদার হলেই রবকে দেখবেন, তা ইমান ঠিক রাখবেন। ইমানের যে ছয় নীতি এর উপর পরিপূর্ণরূপে ইমান আনতে হবে, আল্লাহর উপর ইমান আনতে হবে, আল্লাহ ফেরেশতাদের উপর ইমান আনতে হবে, আল্লাহর কিতাব সুন্নাহর উপর ইমান আনতে হবে, আখেরাতের দিনের উপর ইমান আনতে হবে, ভালো মন্দ তকদীরের উপর ইমান আনতে হবে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঠিক না ঠিক? আমি ইমান আনলাম আল্লাহর উপর, আমি ইমান আনলাম তার ফেরেশতাদের উপর, আমি ইমান আনলাম আল্লাহর রাসূলদের উপর, আমি ইমান আনলাম আল্লাহর কিতাবসমূহের উপর, আমি ইমান আনলাম আখেরাতের দিনের উপর, আমি ইমান আনলাম ভালো মন্দ তকলিরের উপর। এই হচ্ছে ছয়টি ভিত্তি ইমানের, কয়টি ভিত্তি? ইসলামের ভিত্তি কয়টি? কয়টি? পাঁচটি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. এটা হলো প্রথম সাক্ষ্যবাণী ইসলাম, প্রথম ভিত্তি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ঠিক আছে, আপনাদের ঈমান গড়বড় করবেন না, ঈমান মজবুত। এরপরে আমি সালাত কায়েম করব, ইসলামের ভিত্তি। দুই নম্বর কোনটা? জুড়ে বলেন, যদি না বলে দেখলে বুঝে গেল আপনি একটু আঘাত দিতে চান, যদি বলে দিই তাহলে নয়া করতে হবে মুসলিম। আস্তাগফিরুল্লাহ আলাদি কয়েক করতে হবে সলা পঞ্চাশ পাঁচ বছর সলা। আরেক নীতি হচ্ছে জাকাত, অনেক মানুষ জাকাত আদায় করতে পারে না অথবা করতে চায় না, বাস্তবে আর তাকে যদি বলা হয় কৃপন সে ভালো আসলে আরেকজন বলো আপনাকে কৃপন খেটেন খেলেন তো তুমি বাস্তবিক কৃপন, জাকাত দিচ্ছ না, তাহলে রব্বুল আলামিন তোমাকে বললেন তুমি কৃপন, এহেতু তুমি কি করো না? জাকাত দাও না, তো আমরা কৃপন হবো? কেউ কেউ বড় হবে না ইনশাআল্লাহ, নাকি খবরদার যাকাত নিয়ন্ত্রণ থেকে আদায় করবেন। আল্লাহ অনেক দিয়েছেন, কত দিয়েছেন সুবহানাল্লাহ, আর 40 ভাগে একবার, 40,000 মধ্যে 1,000, 40 লাখের মধ্যে 1 লাখ, ওই সব মুশকিল 40 লাখে 1 লাখ, 40 কোটিতে 1 কোটি, ও বড় মিয়া তো বড় মুশকিল, 1 কোটি মুশকিল যে বড় মিয়া। আচ্ছা আচ্ছা, এতে শুধু 40 লাখ ব্যাংকের প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন বিচিত অনেক মুশকিল, আমাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে এলে আমি নিয়মতান্ত্রিক 40 ভাগের কোন সময় কোন কথা কখন হবে বলতে পারবো না, কত গরিব ধনী হয়েছে আর কত ধনী গরিব হয়েছে আমার সুযোগকে দেখা, আপনি আপনার দিকে একটু দেখা, আপনি হয়তো আগে গিয়েছেন প্রথমে ধনী হয়ে গেলেন, কে দিল তোমাকে হাত না বলার টোপি, কে দিল মুখ দিয়ে কথা বলার টোপি, কে দিল পা দিয়ে চলার টোপি, কে দিল ব্রেইন ক্রস করার টোপি, কে দিল কান দিয়ে শোনার টোপি, কে দিল চোখ দিয়ে দেখার টোপি, কে দিল নাক দিয়ে শোনার টোপি, কে দিল এই সব নিয়ে আল্লাহ সব দয়া করবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। যদি তোমরা আল্লাহর নিয়ামত গুনতে চাও তাহলে গুনে গুনে শেষ করতে পারবে না। কত নিয়ামত, একটা দুইটা শুধু আজকে যেসব নিয়ামত আমরা উপভোগ করেছি ওগুলো যদি গুনে গুনে গুনতে চাই তাহলে আমরা শেষ করতে পারবো, শুধু আজকের দিকে, শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের সৌন্দর্য হচ্ছে, মানুষের ইসলামের সৌন্দর্য হলো যে সে অর্থহীন কাজ থেকে দূরে থাকে, অনর্থক কাজ তো হয়ে গেল কিন্তু যথাযথ চেষ্টা করবো অনর্থক কাজ থেকে যেন আমরা দূরে থাকি। আমি আপনাকেও বলছি আমাকেও বলছি আল্লাহ আমাদের সবকে তৌফিক দান করুন। আল্লাহ কি বলেন, কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, ওই সব কাফেররা কিয়ামতের দিন রব্বুল আলামিনকে দেখতে পাবে না, তারা পর্দার আড়ালে থাকবে, কেন যেহেতু তারা ঈমানদার নয়, এদারা বুঝে গেল যারা মুমিন যারা মুসলিম তারা কিয়ামতের দিন রব্বুল আলামিনকে সচক্ষে আল্লাহ পাককে দেখবে। মাশাআল্লাহ তবারক, এরপরে দিয়ে একটা দলিল পেশ করলাম, আমার নবী যে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারী ইত্যাদি রিওয়ায়াত, বুখারী মুসলিম ইত্যাদি রিওয়ায়াত। আচ্ছা এরপরে সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, তারপরে যাবে কোন জাহান্নামে, তার ঠিকানা কি, আগের ঠিকানা জাহান্নাম। ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ ثُمَّ يُقَالُ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ। জাহান্নামে নিক্ষিপ্ত, তাকে নিক্ষেপ করার পর তাকে বলা হবে, হে জাহান্নামী হে কাফের, এটি হচ্ছে ওই এই ঠিকানাই হচ্ছে ওই ঠিকানা, এই যে ঠিকানাকে তুমি অস্বীকার করতে, ওই সময় তাকে বলা হবে, আগে তো মানতে না, আরে আমাদের মা বাবাকে মাফ কর, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ কর, আয় আল্লাহ আয় রব্বুল আলামিন, এই যে আলোচনা করলাম শুনলাম, তোমার বিধি বিধান সম্পর্কে আলোচনা করলাম শুনলাম, আয় আল্লাহ এগুলো আমাদেরকে মানার তৌফিক দাও, জানার তৌফিক দাও, মানার তৌফিক দাও, তোমার যাবতীয় বিধান পরিপূর্ণরূপে যেন আমরা মানতে পারি সে তৌফিক দান করো, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় আমরা চলতে পারি সে তৌফিক দান করো, ইয়া মাওলানা তুমি আমাদের গুনাহ মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, উস্তাদদেরকে মাফ করো, ছাত্রদেরকে মাফ কর, আয় আল্লাহ আমাদের নিকটে দূরত্বে সমস্ত তথা সমস্ত মুসলমানদেরকে তুমি মাফ কর, আল্লাহ আমাদের সকলকে পাঠ ও সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও, আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, বেশি বেশি করে খেলার মনে করার তৌফিক দাও, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয়েছে মোরা তাদেরকে তুমি শিফা দান করো, আমাদের মধ্যে থেকে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, হ্যাঁ আল্লাহ আমাদের নিজ গুণজন সম্পর্কে তুমি আমাদের থেকে আর বেশি ভাবে খাও মোলা না, তুমি আমাদের সকলের গুণজনাদি তোমার নিজ ধর্মকাণ্ডা থেকে পূরণ করে দাও, মোলা আমাদেরকে মাফ করো সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, মোলা না তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আহারাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও, اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والنية، اللهم أعيننا على ذكرك وشكرك وحسن عبادتك يا ربنا في أمرك نيك بنا أمر الشنطان ذلك نيك بنا اللهم أمر الشنطان ذلك نيك بنا اللهم أمر الشنطان ذلك نيك بنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين